الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد جنازار صلاة شمبر كي علشنا قولي شلام جادير صلاة قرى هو بي آر جادير صلاة قرى جنازار صلاة قرى واجب نوع جادير صلاة بويدو جادير صلاة واجب ابجي علشنا قولي شلام এবারে সাত নম্বরে বলছেন মান মাতা ফি বালাদিন লাইসা ফিহা মিন ইউসাল্লি আলাইহি সালাতাল হাযির ফাহাযা ইউসাল্লি আলাইহি ত্বাইফাতুম মিনাল মুসলিমিন সালাতাল গায়িব যদি কোনো ব্যক্তি এমন এক এলাকায় মারা যায় যাতে যে এলাকায় বা যে রাষ্ট্রে সালাত পড়ার মতো তার জানাজার সালাত পড়ার মতো লোক থাকে না, তাহলে এই ব্যক্তির গায়বানা নামাজে জানাজার সালাত পড়বেন কিছু সংখ্যক মুসলমান। এটা হচ্ছে শিরোনাম, বুঝতে পারছেন? একটা লোক এক এলাকায় মারা গেছে, ওখানে কেউ নেই তার জানাজার সালাত পড়ার মতো, কারণ সেই একা মুসলিম আর কেউ এলাকায় ইসলাম কবুল করেনি। তাই ওখানে যখন সে মারা যাবে তখন তো ওরা তাদের হিসেবে দাফন করে দিবে। এই অবস্থায় আপনি জানতে পেরেছেন ওই ব্যক্তিকে জানাজার সালাত না পড়েই তাকে দাফন করে দেওয়া হয়েছে, তো আপনি জানতে পেরেছেন, আপনি দুয়ে আছেন, তো আপনারা বা আমরা সবাই মিলে গায়বানা নামাজে জানাজা আদায় করব। এটা হলো আসল। এক্ষেত্রে কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বে সম্ভবত, আপনারা একবার আমরা সবাই মিলে এক জুম্মার দিন জুম্মার সালাতের পরে আমাদের সেন্টারে গায়বানা সালাতে জানাজা আমরা পড়েছিলাম। আপনাদের ইয়াদ আছে কিনা জানি না, ফিলিপিনি একটা লোক আমাদের এই সেন্টারে ইসলাম কবুল করেছিল, ফিলিপিনি। তারপরে গেছে দেশে, তো ওখানে মারা গেছে, ওখানে তার সালাতুল জানাজা হয়নি, ওরা তাদের হিসাবে দাফন করে দিয়েছে। পরে আমরা জানতে পারলাম আমার সেন্টার কর্তৃপক্ষ, তারা এসে আমাদেরকে নিয়ে সালাতুল জানাজা পড়লেন, গায়বানা নামাজে জানাজা। এটা যে বৈধ, এর মধ্যে কোনো ইশকাল নাই ইনশা আল্লাহ তাআলা। এর দলিল কি? দলিল হচ্ছে নাজাসির সেই বাচ্চা আসহামা আন-নাজাসি, তিনি যখন মারা যান তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতে জানাজা পড়েছেন গায়বানা। এখানে হাদিসটি আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস উল্লেখ করা হচ্ছে। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আল নাস ওয়া হুয়া বিল মাদিনাতি আন-নাজাশি আসহাম সাহিব আল হাবশা ফিল ইয়াউম আল্লাযী মাত ফীহ, যে দিন আসহাম আন-নাজাশি হাবশা আবিসিনিয়ার সেই মালিক বাদশাহ মারা যান, সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সংবাদ দিলেন লোকজনকে। সুবহানাল্লাহ। আর বললেন ইন্না আখান লাকুম কদ মাতা, নিশ্চয় তোমাদের এক ভাই মারা গেছেন। অন্য রিওয়ায়েতে এসেছে مات اليوم عبد الله صالح بغير ارضكم فقوموا فصلوا عليه, আজকে আল্লাহর এক নেক বান্দা মারা গেছেন তোমাদের এই রাষ্ট্রে নয় অন্য রাষ্ট্রে, অতএব তোমরা দাঁড়াও আর তার সালাতুল জানাজা আদায় করো। তারা বললেন অর্থাৎ সাহাবায়ে কিরাম, মান হুয়া, ওই ব্যক্তি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন-নাজাশি। আর বললেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে দোয়া করো, ওর জন্য ক্ষমা চাও। আল্লাহুম্মা ইগফিরলা, তাহলে বুঝা গেল কি বলবেন, আল্লাহ তুমি তাকে মাফ করো, তাই তো? তখন ফাখরাজা বিহিম ইলাল মুসাল্লা ওয়া ফি রিওয়ায়াতিন আল বাকিয়া ثم تقدم فصفوا خلفه صفين قال فصففنا خلفه كما يصف على الميت وصلينا عليه كما يصلى على الميت وما تحسب الجنازة إلا موضوعة بين يديه قال فأمنا وصلى عليه وكبر عليه أربع تكبيرات تقول الله صلى الله عليه وسلم أمدر كليه مصلى إلى কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মসজিদে পড়তেন না, সালাতুল জানাজা আলাদা করে পড়তেন, নির্দিষ্ট স্থান ছিল মুসল্লা, ওখানে পড়তেন সালাতের জায়গা, সালাতের জানাজার জায়গা স্থানে ওখানে গিয়ে সবাইকে নিয়ে গেলেন। অন্য রেওয়ায়েতে বকি কবরস্থানে ওখানে পড়তেন। আচ্ছা বলেন তো বর্তমানে মসজিদে নববীতে কত লক্ষ মানুষ হয়, সবাইকে নিয়ে আলাদা করে আপনারা যেতে পারবেন সালাতুল জানাজা পড়ার জন্য? তাইলে এরকম অবস্থা, এখানে যে আমরা নামাজ পড়ি কত হাজার হাজার মানুষ মাশাআল্লাহ মসজিদে সালাতুল জানাজা আমরা পড়ি, মসজিদে সালাতুল জানাজা পড়া যায় কি না ওটা আরেক চ্যাপ্টার, আরেক অধ্যায়। কিন্তু সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট স্থানে পড়তেন, মুসল্লায় পড়তেন, মসজিদে পড়তেন না। তবে সাবিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি মসজিদেও পড়েছেন, আলহামদুলিল্লাহ, এর কোনো ইশকাল নেই, কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই, যেহেতু প্রমাণিত আছে। এ অধ্যায় হয়তো আপনারা পরে শুনতে পারবেন, আসবে দলিল সহকারে। তখন সবাইকে নিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য রেওয়ায়েত আছে বাকিয়া, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন, বলছেন আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পিছনে, তার পিছনে দুই সফ করলেন, বলছেন আমরা তার পিছনে দাঁড়ালাম। যেভাবে মাইয়িতকে সামনে রেখে, মৃত ব্যক্তিকে সামনে রেখে সালাত আদায় করা হয় সেরকম আমরা দাঁড়ালাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাজাসির সেই বাচ্চা আসহামার সালাতুল জানাজা আদায় করলেন যেভাবে আমরা জানাজার সালাত আদায় করি। আমরা সবাই মনে করলাম যেমন তার জানাজা তার সামনেই আছে, বলছেন ফাআমানা ওয়া সাল্লা আলাইহি, আমাদের ইমামতি করলেন আর তার সালাতুল জানাজা পড়লেন। আর কয় তাকবীর দিলেন? চার তাকবীর। وكبر عليه اربع تكبيرات حديثটি اخرجه البخاري ومسلم واللفظ له। এখানে শেখ নাসিরুদ্দিন আলবানি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন তার সনদ ইত্যাদি। এরপরে বলছেন, আচ্ছা এখানে আরেকটা হাদিস বলছেন, জরির বিন আব্দুল্লাহ মারফুআন বিলফ ইন আখাকুম আন-নাজাশি কদ মাত ফাস্তাগফিরু লাহু, তোমাদের ভাই নাজাসি মারা গেছেন, তোমরা তার জন্য ইস্তিগফার পাঠ করো, তার জন্য ক্ষমা চেয়ে দোয়া করো। এই হাদিসে হাসান। এরপর বলছেন ওয়া আন হাযা আল্লাযী যাকারনাহু মিনাস সালাতি আলাল গায়ব হুয়া আল্লাযী লা ইয়াতাহাম্মালু আল হাদীথ গায়রাহু ওয়া লিহাযা সুকনা ইলা ইখতিয়ারিহি। শেষ পর্যন্ত আপনি জেনে রাখবেন এই যে কথা বললাম জানাজার সালাত সম্পর্কে, গাইবানা সালাত, আর এই ক্ষেত্রে আমরা হাদিস উল্লেখ করলাম, এটাই স্পষ্ট, এ ছাড়া আর কিছু নাই। তার মানে যে যদি ওই ব্যক্তির জানাজার সালাত না হয় তাহলে আমরা সালাতুল জানাজা পড়ব, কিন্তু যদি ওখানে সালাতুল জানাজা হয়ে যায় তাহলে গাইবানা সালাত জানাজা পড়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে শেখ নাসিরুদ্দিন আলবানির রায় আর মত, আর এটাই বিশেষ স্পষ্ট। ওই আরো সুন্দর এরপর বলছেন ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুন্নতিহি আস-সালাত আলা কুল্লি মাইয়িতিন গায়িব, فقد مات خلق كثير من المسلمين وهم غيب فلم يصلي عليهم، وصح عنه أنه صلى على النجاشي صلاته على الميت، فاختلف في ذلك أو فاختلف في ذلك على ثلاث طرق. نعم আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্নত ছিল না প্রত্যেক ব্যক্তির যে কেউ মারা যায় তার গায়েবানা সালাতে জানাজা পড়া, এটা নবীর সুন্নত না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সাহাবী মারা গেছেন বিভিন্ন জায়গায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালাতে জানাজা পড়েননি, সরাসরি পড়েছেন, উপস্থিত পড়েছেন। কেউ মারা গেছেন মক্কায়, উনি হচ্ছেন আবেসিনিয়ার বাদশা, উনি ইসলাম কবুল করেছিলেন, নিজে ইসলাম কবুল করেছেন গোপনীয়তার সাথে, কেউ জানত না, মনে মনে তিনি মুসলিম। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা হিজরত করে এখানে গেছেন তাদেরকে আশ্রয় দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম। উনি নাজাশী বাদশা, তিনি মন থেকে ইসলাম কবুল করেছেন, তো ওখানে আর কেউ মুসলমান ছিল না, উনি মারা গেছেন তারা এমনি দমন করে দিয়েছে। তো এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, স্পষ্ট ওয়াহির মাধ্যমে জেনেছেন, কথা বলছেন কিরকম জেনেছেন ওহির মাধ্যমে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানতেন না। আপনারা দেখবেন গায়েবের অনুচ্ছেদ, ওরা বললেন হাদা গায়েব, কিফ হাদা গায়েব, মানে গায়েব কি কি আছে, কিন্তু কিরকম জেনেছেন ওহির মাধ্যমে জেনেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি সারা দুনিয়া দেখতেন নাকি? নাকি আল্লাহ তাকে যেসব সংবাদ জানিয়েছেন ওগুলো জানতেন, এর থেকে অতিরিক্ত জানতেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের মালিক না, গায়বের মালিক আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা আরেকটু স্পষ্ট হবে আপনাদের এরপরের অনুচ্ছেদ যখন আলোচনা করব। এক্ষেত্রে আহলুল ইলমদের কয়েকটি কথা, গায়বানা সালাতে জানাজা পড়া যায় কিনা, বলছেন أن هذا تشريع وسنة للأمة الصلاة على كل غاية ونكون عالم جوان إمام شافعي يعني إمام أحمد تقول لك بردي تواجه يبطيك بكتيري غايبنا صلاة جنازة قرادة بي إذن ده إحلو جي كيو مراجع بردي كنا غايبنا صلاة جنازة بردي لك جي كيو مراجع ديك من شراس ودي تتلع ويعلم ذر مطمئر ده اختلاف ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বলেছেন আবু হানিফার মালিক হাদা খাসুন বিহি ওয়া লাইসা যালিকা লিগাইরিহি, গায়বানা সালাতের জানাজা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, ওনার জন্য নির্দিষ্ট, আর কেউ করতে পারবে না। কিন্তু দেখছেন বাংলাদেশে সব জায়গায় গায়বানা সালাতের জানাজা, এগুলি মেয়েও মারা গেলে হাদা তার সালাতের জানাজা গায়বানা করেছেন অথবা শুধু ওই ব্যক্তির জন্য খাস, নাজাশির জন্য, ওটা আল্লাহ রাসূল শুধু তার জন্যই করেছেন আর কারোর জন্য করেন নাই, অতএব গায়বানা সালাত জানাজা সহিহ না। ইমাম আবু হানিফা আর ইমাম মালিকের মত তাদের রায়। তাহলে কেউ কেউ বলেছেন যে কোনো ব্যক্তির সালাত জানাজা পড়া যাবে, এরকম আমাদের অনেকেই পড়তে চায়, আর কেউ কেউ বলেছেন না এটা শুধু নবীর জন্য খাস ওই ব্যক্তির জন্য, কারণ তিনি আর কারোর জন্য পড়েনি, অতএব শুধু নবীর জন্য খাস, আন্তু মাফি আমরা নাই। ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন খুব সুন্দর কথা, আর এই রায় গ্রহণ করেছেন শেখ রাশিদুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। الصواب ان الغائب ان مات ببلد لم يصلى عليه فيه صلى عليه او صلى عليه صلاه الغائب كما صلى النبي صلى الله عليه وسلم على النجاشي لانه مات بين الكفار ولم يصلى عليه وإن صلي عليه حيث مات لم يصلى عليه صلاة الغائب لأن الفرض سقط بصلاة المسلمين عليه. ابن تيمية رحمة الله عليه বলছেন সঠিক কথা হলো গায়বের অর্থাৎ এমন ব্যক্তির সালাতে জানাজা পড়া যাবে যে ব্যক্তি এমন রাষ্ট্রে মারা গেছে যে রাষ্ট্রে তার সালাতুল জানাজা হয়নি বা যে এলাকায় তার সালাতুল জানাজা হয়নি আর তাকে দাফন করে দেওয়া হয়েছে, তো এই অবস্থায় তার গায়বানা সালাতে জানাজা পড়া যাবে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির সালাত আদায় করেছেন, কারণ তিনি কাফিরদের মাঝে মৃত্যুবরণ করেন আর ওখানে কেউ ছিল না তার সালাতুল জানাজা পড়ার মতো, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতুল জানাজা পড়েছেন গায়বানা সালাতে জানাজা। স্পষ্ট ওটি এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে তিনি এখানে আরো কিছু আলোচনা করেছেন, এ বিষয়ে সে বিষয়ে যাব না। এরপরে নাসিরুদ্দিন আলবানী রায় ওয়া মিম্মা ইউআইয়িদু আলা মাশরুঈয়্যাতি সালাত আলা কুল্লি গায়িব أنه لما مات الخلفاء الراشدون وغيرهم لم يصلي أحد من المسلمين عليهم صلاة الغائب قطك بكتير غيبنا صلاة جنازة قراجة مشروع نائع بويد نائع يديك إنجد بحان كوري أريك تجيش خلفاء الراشدين الله رسول صلى الله عليه وسلم خليفة تارجم أبو بكر عمر ওসমান আলী এরা নবীর খলিফা কিনা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা মারা গেছেন ঠিক না? আবু বকর মারা গেলেন, উমর মারা গেলেন, ওসমান মারা গেলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওখানে আলী মারা গেলেন, প্রথম তিনজন মদিনায় মারা গেছেন, এর মধ্যে থেকে প্রথম মৌত, বাকি দুইজন আল্লাহর পক্ষ থেকে শহীদ হয়েছেন সুবহানাল্লাহ ঠিক না, উমর আর উসমান। তো এদের এরা মারা গেছে, এদের সালাতুল জানাজা খুলাফায়ে রাশিদিনের সালাতুল জানাজা গায়বানা সালাতুল জানাজা কোথায় করা হয়? তাহলে বুঝে গেল উম্মাহ এক্ষেত্রে মুত্তাফিক, ওই সময় সবাই জানত গায়বানা সালাতে জানাজা পড়া যায় না। আচ্ছা বলুন তো আবু বকরের ইজ্জত বেশি না বর্তমান জমানার কোন বড় আলিমের ইজ্জত বেশি? এর মধ্যে কোন মতবিরোধ আছে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, কেউ তার গায়বানা সালাতে জানাজা পড়লো না, যদি পড়তো তাহলে তো অবশ্যই দলিল থাকতো। বলছে ওয়ালাউ ফাআলু লাতাওয়াতার নকল বিদালিক আনহু, যদি তাদের সালাতুল জানাজা পড়া হতো গায়বানা তাহলে এটা অবশ্যই আমাদের কাছে মুতাওয়াতির ভাবে আমাদের কাছে এই সংবাদ পৌঁছাত। অতএব বুঝে গেল কেউ উলামায়ে রাশিদিনের সালাতুল জানাজা গায়বানা পড়েনি, যারা উপস্থিত ছিলেন ওরাই পড়েছেন। কিন্তু বর্তমানে অনেক মুসলমান প্রত্যেক ব্যক্তিরই গায়বানা সালাতে জানাজা পড়ে, কিন্তু বিশেষ করে যদি তার প্রসিদ্ধি থাকে তার সালাতুল জানাজা পড়ে, চাই এটা রাজনৈতিক কারণেই হোক, অথচ সে হয়তো ভালো না কিন্তু রাজনৈতিক নেতা, তাই সলাত জানাজা সব জায়গায়, ঢাকা হবে, কুমিল্লা, সিলেট, নোয়াখালী, রাজশাহী, চট্টগ্রাম সব জায়গায় হয় কিনা? আস্তাগফিরুল্লাহ আযীম, রাজনৈতিক নেতা আর কি বড় নেতা মারা গেছে, কে কই মিয়া হয়তো সলাতই করতো না, সারা বাংলাদেশে তার সলাত জানাজা পড়া হয়। আপনারা শুনেছেন ওইটা আলেমদের মতো ইখতিলাফ, কিন্তু এটা নবীর সুন্নাহ নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা? এমন লোক যদি হয় যার সালাতুল জানাজা হয়নি, মারা গেছে, এমন রাষ্ট্রে পরবর্তী অনেক কেউ লোক ছিল না আর দাফন করে দেওয়া হয়েছে, তাহলে আমরা জানতে পারি না যে এই অবস্থা আমরা কি করবো, সালাতুল জানাজা কোনদিন গায়েব না, স্পষ্ট কিনা? এটা হচ্ছে শেখ মাসুদ্দিন আল বারির সর্বশেষ রায়। এমনকি তিনি বলেছেন انها من البدع التي لا يمتلئ فيها عالم بسننه صلى الله عليه وسلم ومذهب السلف رضي الله عنهم برام ديني بولا ديني البدع انت الشيخ عاصي الدين البنان بها يا ركلا هرق المزوين علم در اختلافات متبرود كنت الشيخ عاصي الدين البنان بولين اركم قطيك بكتير صلاة الجلزة بقعا انت بيدا ترون ترمكتو কেউ যেন আবার রাগ না করেন, আমি বলছি শেখ নাসিরুদ্দিন রায় এছাড়া হানফি মজহব তো নাই, আপনারা শুনলেন, কিন্তু এখন সব জায়গায় রায়বালা সালাতুল জানাজা কোথেকে তারা হয়তো দলিল নিয়ে আসছে, এখন চলছে ওইটাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান। তো রায়বালা সালাতুল জানাজা সম্পর্কে এই আলোচনা চলছিল। এরপরে وتحرم الصلاة والاستغفار والترحم على الكفار والمنافقين যদি কোন কাফির কোন মুনাফিক কোন মুশরিক মারা যায় তার সালাতে জানাজা পড়া হারাম, বুঝতে পারলেন? কাফিরের সালাতে জানাজা পড়া হারাম, নাস্তিক মুর্তাদের সালাতে জানাজা পড়া হারাম, মুনাফিক স্পষ্ট যদি মুনাফিক হয় স্পষ্ট মুনাফিক তার সালাতে জানাজা পড়া হারাম, বুঝলেন তো ভাই? কিন্তু আমাদের দেশে তো অনেকেই কমরেড মারা যায়, কমরেড কাকে বলেন? নাস্তিকের লিডার না, নাস্তিকের স্কলার, সেই তো কমরেড, কমরেড মারা গেছে তার সালাতে জানাজা পড়ে না, সবাই বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ যাত্রার উপর বিশ্বাস করে না, আল্লাহকে মানি না, সে কাফের না কাফের না, কাফের খাদের কুল কাফের মুখাদের উবেট ও সালাত জানাজা। আবার এক জায়গায় না, বিভিন্ন জায়গায় তার পার্টির রয়েছে, ও অবশ্য হারাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার 84 নম্বর আয়াত 84, ولا تصلي على احد منهم مات ابدا ولا تقم على قبره انهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون. আপনি এদের মধ্যে থেকে কেউ যদি মারা যায় কখনো তাদের সালাতে জানাজা পড়বেন না, আল্লাহ পাক তার নবীকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেন আপনারা কি সুন্দর বুঝতে পারছেন কথাটা, لا تصلي على احد منهم مات ابدا. الرسول تيجي يقول لنا ابد يقول لنا هذا شو ابد كبيره اپ ان کی صلاۃ جنازہ نہ پڑھیے کون پڑھے گا. ولا تصلي على احد منهم مات ابدا ولا تقوم على قبره, তুমি তার কবরের কাছে আর দাঁড়াবে না। দেখবেন এই আয়াত নাযিল হওয়ার সাড়ে নুজুল আছে, কেন নাযিল হলো বুঝবেন, তারপর আপনারা জানতে পারবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম আলিমুল গায়ব, বুঝবেন, বুঝতে পারছেন? ও যে ওরা বলে আলিমুল গায়ব, আল্লাহর কসম নবী আলিমুল গায়ব না, আলিমুল গায়ব কে? আল্লাহ, কোন সৃষ্টি আলিমুল গায়ব না। দেখবেন ওয়ালা তাকুম আলা কবরিহি, অর্থাৎ আর এরকম করবে না, কখনো এরকম করবে না, তাহলে বুঝে গেল আগে হয়েছে, আগে হয়েছে। আল্লাহ বলে কি নেবা নাকি আবার ওলা তকুম আলা কবরিহি, সালাতে জানাজা পড়বে না, ওদের কবরের কাছে দাঁড়াবে না। কেন? ওরা আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে, আর ফাসিক আর ফাজির কাফের অবস্থায় মারা গেছে। আচ্ছা, এই আয়াত নাযিল হওয়ার কারণ সম্পর্কে হাদিস শুনেন। আব্দুল্লাহ বিন উমর আর তার বাপ হাদিসটি বর্ণনা করেছেন, তাহলে আব্দুল্লাহ বর্ণনা করেছেন, তার বাপ কি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। মারওয়া আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আবু والسياقه قال ايه بولشن لما مات عبد الله بن ابي بن سلول دعي له رسول الله صلى الله عليه وسلم ليصلي عليه فلما قام رسول الله صلى الله عليه وسلم وثبت اليه بولشن فلما قام رسول الله صلى الله عليه وسلم وثبت اليه حتى قمت في صدره فاخذت بصوبه بثوبه فقلت يا رسول الله اتصلي على عبد الله بن ابي اوفى وقد قال يوم كذا وكذا وكذا اعدد عليه قوله اليس قد نهاك الله ان تصلي على المنافقين فقال استغفر الله لهم او لا تستغفر لهم استغفر لهم او لا تستغفر لهم ان تستغفر لهم 70 مره فلن يغفر الله لهم যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার সালাতে জানাজা পড়ার জন্য ডাকা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ালেন তার সালাতে জানাজা পড়ার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। বলছেন এমনকি তার বুকের সামনে দাঁড়ালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় ধরে আমি বললাম দেখুন উমর ইবনে খাত্তাব সিংহ মানব রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দুশমন ইবনে আবি আওফার সালাতে জানাজা পড়বেন? অথচ সে অমুক অমুক অমুক দিন এরকম এরকম কথা বলেছে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার কথাগুলি গুনে গুনে পেশ করছি। উমর ইবনে খাত্তাব বলেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ কি তিনি বলছেন আল্লাহ কি আপনাকে নিষেধ করেননি মুনাফিকের সালাতে জানাজা পড়তে? আল্লাহ তো বলেছেন যদি তুমি তাদের জন্য ইস্তিগফার করো কিংবা না করো, যদি তুমি তাদের জন্য 70 বার ইস্তিগফার করো তবু আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন না। আল্লাহ রাসূল কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালান ইগফির আল্লাহ লাহু, আপনি যদি এই মুনাফিকদের জন্য 70 মারা তো জোর লাগে নাকি 70 বার ইস্তিগফার ক্ষমা কে দোয়া করেন মাগফিরাত কামনা করেন তবু আমি তাদেরকে মাফ করব না। আল্লাহ কি বলেন? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিলেন, কারণ নবীর অভ্যাস ছিল মৃদু হাসি দেয়া, খিলখিলে হাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম মুখে হাসতেন আর তিনি বসে মুস্কি হাসি দিতেন, তাবাসসুম সুন্নাহ। এটা বুঝা গেল মাঝে মাঝে লোকজন হাসে না জায়েজ না, যদি জায়েজ কথা বলতে হয়, কারণ সাহাবায়ে কেরাম তো খিলখিলে হাসতেন ঠিক না মুখ খুলে, যদি এটা না জায়েজ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হারাম, কিন্তু নবীর অভ্যাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলখিলে হাসতেন না সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি। আচ্ছা, হাসি দিয়ে বললেন আখির আনি ইয়া উমর, হে উমর তুমি আমার থেকে সরে যাও সরে যাও। আবার ওই সৌদিরা বলে ওয়াক্ত ওয়াক্ত বলো না, আখির اخي عني يا عمر. فلما اكثرت عليه قال اني خيبت فاخترت، قد قيل لي استغفر لهم او لا تستغفر لهم، ان تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم. عمر بن الخطاب برر له وقت الاجل তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, আমার ইচ্ছা তিনি করে দিয়েছেন, তখন আমি ওই ইচ্ছাটা গ্রহণ করলাম। কি আল্লাহ আমাকে বলেছেন তুমি তাদের জন্য যদি 70 বার ক্ষমা চাও তবু আল্লাহ মাফ করবে না। যদি আমি জানতাম 70 বারের অধিক ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন, তাহলে এর চেয়ে অধিক আমি তার জন্য ইস্তিগফার আর ক্ষমা চেয়ে দোয়া করতাম। আচ্ছা, قال انه منافق স্পষ্ট কে বলেছেন এটা উমর বিন খাত্তাব انه منافق ومنافق قال فصلى عليه رسول الله صلى الله عليه وسلم তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত জানালা করেন। বুঝতে পারছেন আল্লাহ রাসূল সালাত জানালা করে নিয়েছেন। উবাই বিন জুলুর সমস্ত মুনাফিকদের লিডার, ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহু রাজিউন, এমন ব্যক্তি যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মৃত্যু অপবাদ দিয়েছিল, আর মা আয়েশা কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী। বুঝতে পারছেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী যদি খারাপ হন তাহলে স্বামী কি ভালো হন? তাহলে ব্যাপারটা কার কার উপর মৃত্যু অপবাদ দিয়েছে বলেন? মায়ের উপর নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপর দিয়েছেন। সূরা নূরের 2 নম্বর রুকু কমপ্লিট মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর নাযিল হয়েছে। মা আয়েশা যে পাক পবিত্র, তার বারাআত, তিনি যেতে এ থেকে মুক্ত একটা স্পষ্ট করে দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। তো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু রহমত দিয়েছিলেন, তিনি ব্যাখ্যা নিয়েছেন। আল্লাহ বলেছেন 70 মারওয়া, আমি এর থেকে বেশি করবো, তবু যেন মাফ পেয়ে যায়। সুবহান আল্লাহ, অন্যদিকে ওমর আপনি কিরকম তার সালাত জানাজা করবেন? পরে বলেন বলছেন